وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের একটা ছোট্ট দার্স, আর তাতে আমরা আলোচনা করব, আমরা কথাবার্তার মাধ্যমে যে শিরিকগুলো করে থাকি, জানতে অজান্তে আমরা আল্লাহর সঙ্গে তার সৃষ্টিকে একাকার অথবা সমানাকার করে থাকি, সমানাকার করার ফলে যে শিরক হয়ে থাকে তা আমরা দেখব কিভাবে, যদি যোগ করে কথা বলা, যদি যদি শব্দযোগে বাক্যাবলীর তিন অবস্থা হতে পারে, যদি এক হচ্ছে বৈধ, যদি বলা বৈধ, যদি শুধুমাত্র কোন খবর দেওয়ার জন্য প্রয়োগ করা হয়, যেমন যদি তুমি দর্শে আসতে তাহলে উপকৃত হতে, এরকম সমস্যা আছে, কারণ আপনি জানেন যে এলে উপকার হয়, অতএব যদি আসতে তাহলে উপকৃত হতে, যদি ছাতাটা থাকত তাহলে ভিজতে হতো না, কি রোদে জ্বলতে হতো না, ঠিক কথা, ছাতা থাকলে পরে আপনার বৃষ্টি থেকে বাঁচবেন এবং রোদ থেকে বাঁচবেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি না হতাম তাহলে আমার চাচা জাহান্নামের নিম্নস্তরে থাকত বা জাহান্নামের কঠিন অবস্থায় থাকত। চাচার শাস্তি কি জাহান্নামে? বাস এক জোড়া আগুনের জুতা। যদি আমি না হতাম তাহলে তার শাস্তি আরো বেশি হতো। তার মানে আসলেই এটা কারণ, যদি আসল কারণ হয় তাহলে যদি বলাতে কোনো সমস্যা নেই, কিন্তু আসল কারণ যদি না হয় তাহলে যদি বলাতে সমস্যা আছে। উদাহরণ দিচ্ছি, যেমন বৈধ কারণ সম্পর্কে আরো একটা উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুক্তুল হাদিয়া ওয়ালা হালালতু মা আন্নাসি হিনা হাল্লু, যা হয়ে গেছে তা যদি আবার ফিরে আসত, যা হয়ে গেছে তা যদি আবার ফিরে আসত তাহলে আমি সঙ্গে হাদি আনতাম না এবং লোকেদের সাথে হালাল হয়ে যেতাম যখন তারা হালাল হয়েছে। তিনি সঙ্গে হাদি নিয়ে গেছিলেন, কোরবানি নিয়ে গেছিলেন, সঙ্গে কোরবানি নিলে কি হজ হয়? সঙ্গে কোরবানি নিলে কি হজ হয়? কেরান হজ হয়। আর সঙ্গে না নিলে তামাত্তু হজ করতে হয়। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করেছিলেন যে আমি তামাত্তু হজ করতাম, এই জন্য ওলামারা বলছেন যে তামাত্তু হজই হচ্ছে শ্রেষ্ঠ, যদিও আল্লাহ রাসূল কেরান হজ করেছেন, কিন্তু তামাত্তু হজ শ্রেষ্ঠ কেন? যেহেতু তিনি আশা পোষণ করেছিলেন যে আমার সঙ্গে হাদি না থাকলে আমি তামাত্তু করতাম। তো এই শ্রেণীর যদি বলাতে সমস্যা নেই, কোন শ্রেণীর যদি বলাতে সমস্যা আছে সেটা পরে আপনাদেরকে বলা হচ্ছে। মুস্তাহাব, অনেক সময়ে যদি বলা মুস্তাহাব, যদি কোনো ভালো কাজের আশা ও কামনা করে বলা হয় তাহলে তা মুস্তাহাব, যেমন যদি আমার কাছে ধন থাকত তাহলে আমি দান করতাম, যদি আমি ওর মতো আলেম হতাম তাহলে আমি দিন প্রচার করতাম, যদি আমার জানমালের শক্তি থাকত তাহলে আমি জিহাদ করতাম। ঠিক আছে, এইভাবে ওই যে হিংসা জায়েজ দুটো জিনিসে, দুটো জিনিসে হিংসা জায়েজ, কি কি? এলেম শিখে যে অপরকে শিক্ষা দিচ্ছে, হিংসা হচ্ছে, ওহ যদি আমার এলেম থাকত তাহলে আমি ওরকম প্রচার করতাম। আর দান করা, বিরাট দানশীল দাতা মানুষ দান করছে, তা দেখে মনে মনে বা মুখে প্রকাশ করে যদি আমার ধন থাকত তাহলে আমি দান করতাম। অবশ্য কিছু লোক আছে যদি বলে তারপরে যেমনি এসে যায় তেমনি খালাস, আর দান তখন আর দান করে না, যদি আমার থাকত তারপর যখন হলো তখন দান করা ভুলে গেল। ওই যে মনে আছে গোপাল ভাঁড়ের গল্প, রাস্তায় চলছিল, নিয়ে বলেছিল যদি ভগবান আমাকে দশটা টাকা দেয় তো আমি পাঁচ টাকা তার রাস্তায় দান করব। চলতে চলতে ক টাকা পেল? পাঁচ টাকা। ওয়ালাইকুম সালাম। তখন বলল যে ভগবান নিজের ভাগটা আগেই কেটে রাখলো, পাঁচ টাকা দিল, পাঁচ টাকাতে দেওয়ার কথা ছিল কিন্তু ভগবান আগেই কেটে নিয়েছে। এ নয় যে পাঁচ টাকা পেয়েছি অর্ধেক দান করি, তা না, আড়াই টাকা দেবে না, ওদের চালাকি করে ভাবছে যে ভগবান আগেই নিজের পাঁচ টাকা কেটে নিয়েছে, অতএব আর দিতে হবে না। বুঝতে পারছেন নিজেরটাকে? হ্যাঁ, তো যাই হোক, যদি কখন বলা মুস্তাহাব, যখন আপনি এমন আশার জন্য প্রয়োগ করবেন যে আশা ভালো, যেমন ওই যে এলেম প্রচার করতাম, যদি যদি আমার টাকা থাকতো দান করতাম ইত্যাদি, এ হল মুস্তাহাব। ওই চার ব্যক্তির হাদিস যাদের একজন বলে যদি আমার ধন থাকতো তাহলে অমুকের মতো আমল বা দান করতাম, ভালো কাজের প্রকাশ করল, নবী সাল্লাম বলেছেন সে তার নিয়ত অনুযায়ী সওয়াব পাবে, সুতরাং তারা উভয়ে সমান। এই রকম যদি সত্যপক্ষে আশা পোষণ করে থাকে যদি বলে, তাহলে যে দান করছে সে যা সওয়াব পাবে, এ নিয়ত করার ফলে ওই সওয়াবই পাবে। আর যদি বলা নিষিদ্ধ, তিন ভাবে যদি প্রয়োগ করা নিষিদ্ধ। নম্বর এক, শরীয়তের প্রতি অভিযোগ এনে, শরীয়তের প্রতি অভিযোগ এনে যদি ব্যবহার করা জায়েজ না। এ দলিল কি? লাওয়াতাউনা মা কোতেলু, ওরা যদি আমাদের কথা মতো চলত তাহলে নিহত হতো না। দেখছ, ওরা জেহাদে চলে গেল, হ্যাঁ বললাম যে যেও না, ওখানে গেলে খুন খারাপ হবে, এ হবে সে হবে, যদি ওরা আমাদের কথা মানত তাহলে ওরা খুন হতো না, মারা যেত না। দেখেন ওরা ভালো কাজে মারা গেছে, কিন্তু এরা কি প্রকাশ করছে? যদি বলে যে যদি ওরা আমাদের কথা শুনত তাহলে মারা যেত না। এ হল কি? শরীয়তের প্রতি অভিযোগ করে যদি বলা, এটা জায়েজ না। নম্বর দুই, তকদিরের প্রতি অভিযোগ করে যদি বলা, লাউকানু ইন্দানা মা মাতু ওয়া মা কুতেলু, তারা যদি আমাদের কাছে থাকত তাহলে তারা মারা যেত না, নিহত হতো না। তকদির, তকদিরের প্রতি অভিযোগ করে এটা বলা ঠিক না, কারণ যার তকদিরে মৃত্যু লেখা আছে, মৃত্যু লেখা আছে, তাকে সেখানে গিয়ে মরতে হবে। মনে আছে আব্দুল সাত্তার বলে এক লোক বাংলাদেশ থেকে এসে দ্বিতীয় দিনে ডিউটি করতে গিয়ে এখানে এশারার কাছে অ্যাক্সিডেন্ট করে মারা গেল সাইকেলে। আরে বাবা, মরার দরকার হলে তো বাংলাদেশেই মরতিস, খরচ খরচা করে জমি বন্ধক দিয়ে টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে কান্নায় ভাসিয়ে তারপরে সৌদি আরবে দ্বিতীয় দিন এসে ইশারাতে অ্যাক্সিডেন্ট করছে সাইকেল নিয়ে, মারা গেল। এই জন্যই ফার্সিতে বলে দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবু দানা দেগার খাকে গোর, দুটি জিনিস মানুষকে টেনে টেনে নিয়ে বেড়ায়। অবশ্য এটা তকদিরের ব্যাপার, হাদিসের হাদিস এবং কোরআন থেকে লব্ধ ওই কবিতা, দুটো জিনিস মানুষকে টেনে টেনে নিয়ে বেড়ায়, যেখানে কি কি? রিজেক আর মৃত্যু। একে আবু দানা মানে রিজেক, আবু দানা পানি, দানা পানি, ও দেগার খাকে গোর মানে গোরের মাটি, মৃত্যু। আমেরিকায় যদি মরণ লেখা থাকে, বাংলাদেশের পণ্য কুটিরে জন্ম নিলেও আপনাকে আমেরিকায় গিয়ে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু আপনাকে টেনে নিয়ে যাবে। তেমনি রুজি, যেখানে আপনার রুজি আছে আপনাকে যেতে হবে, এ হচ্ছে তকদি। সেখানে আপনার যদি লাগানো হয় না, ওফ যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে মরতাম না, ও তো মরার পরে আফসোস হয় না, অসুস্থ হতাম না, যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে অসুস্থ হতাম না, যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে এর থেকে ভালো হতাম, বা ভালো কি বলে আপনার রুজি পেতাম, বা ভালো চাকরি পেতাম, বা ভালো উপার্জন করতাম ইত্যাদি। এটা কিন্তু তকদিরের উপরে অভিযোগ করে বলা হয়, এটা জায়েজ না। আর অসৎ কামনা করে বলা, যেমন ওই চার ব্যক্তির হাদিসে যে ঘটনাটা আছে, যদি আমার ধন থাকতো তাহলে অমুকের মতো খারাপ আমল করতাম, তার মানে যে ধন খারাপ কাজে ব্যয় করছে, আর আপনিও মনে মনে আশা করছেন আমার যদি থাকতো না তাহলে আমিও অস্ট্রেলিয়াতে গিয়ে খেলাটা দেখে আসতাম, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে অস্ট্রেলিয়াতে গিয়ে আমিও খেলাটা, না কোথায় খেলাটা হলো, বিশ্বকাপের খেলা কোথায় হলো? ব্রাজিলে। বিশ্বপাপের খেলা ব্রাজিলে হলো, কত নগ্ন উলঙ্গ অবস্থা দেখলেন আপনারা। তো সে আশা পোষণ করছে যদি আমার টাকা থাকতো তাহলে আমি ব্রাজিলে গিয়ে খেলাটা দেখে আসতাম, এটা কিসের আশা? খারাপ আশা। এইরকম যদি বলা, যেমন ওটা ভালো তেমনি এটা এর উল্টো খারাপ, অতএব খারাপ কাজে আশা পোষণ করে যদি ব্যবহার করা জায়েজ না। অনেক সময়ে আপনি তকদিরের ব্যাপারটা নেন, অনেক সময় দেখবেন কারণের পেছনে রয়েছে তকদির এবং আল্লাহ, সমস্ত কিছু সংগঠনের মূলে কে আছেন? আল্লাহ। কিন্তু আপনি যদি ব্যবহার করে সেই তৌহিদটাকে আপনি নষ্ট করে দেন কিভাবে? যেমন কথা জন্য বলি, আপনার বাড়িতে ডাকাতি বা চুরি চোর পড়েছে, চোর চুরি করে নিয়ে গেছে। এবার আপনি বলছেন যদি কুকুরটা থাকতো তাহলে চুরি হতো না, বুঝলেন? তারপরে চোর এসেছে ঘরে, চোর ঢুকেছে আর আপনার দরমার হাঁসগুলো খা খা খা খা করে চিৎকার করে উঠেছে, তেমনি চোর ভয়ে পালিয়ে গেছে। তখন আপনি সকালে প্রতিবেশীকে বলছেন যদি হাঁসগুলো না থাকতো তাহলে আমার বাড়িতে চোর পড়ত বা চুরি হয়ে যেত। দেখছেন, আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন যে আল্লাহ যা ওসিলা ঠিকই, কোন ওসিলাতে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে নিয়েছে তা না উল্লেখ করে, তা না বলে আপনি যদি বলে, হ্যাঁ এই আপনি শব্দটা প্রয়োগ করছেন, ফলে আপনি আল্লাহকে এখানে ভুলে যাচ্ছেন। এই জন্য এই ক্ষেত্রে যদি বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে সবল মোমেন দুর্বল মোমেন অপেক্ষা উত্তম শ্রেষ্ঠ, আল মুমিনুল কওয়ী খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। সবল যার গায়ে শক্তি আছে, এমনিতে আমাদের মানব সমাজেও যার শক্তি আছে সে ভালো, সবাই তাকে কি করে তাকে ভালো জানে, দুর্বলকে কেউ ভালো জানে না। আল্লাহ তাআলার কাছেও তাই, যে সবল মোমেন সে কিন্তু আল্লাহর কাছে ভালো। তবে উভয়ের মধ্যেই মঙ্গল আছে, যেহেতু মোমেন উভয়ের মধ্যেই কি আছে, ইমান আছে। কিন্তু ইমানে দুর্বল হলে হবে না। যদি তোমার কোন বালা মুসিবত আসে তাহলে তখন কি করো, ইস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজাজ, আল্লাহর কাছে সাহায্য চেয়ে আবার কোমর খাড়া করে দাঁড়াও। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, বারেক হতাশ হয়ে কে কোথায় মরে। পড়ে গেলে মাটিতে পড়ে থাকলে হবে না, পড়ে থাকা মিছে আর বেঁচে থাকা মিছে। পড়ে থাকলেই আপনি পড়ে থাকবেন, উঠে দাঁড়াতে হবে, কোমর সোজা করে দাঁড়ান আল্লাহর কাছে সাহায্য নিয়ে। ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আর সবুর এবং ধৈর্যের মাধ্যমে তুমি কি করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সুতরাং উঠে দাঁড়াও, ওয়ালা তাআজাজ, অক্ষম হয়ে যেও না, অক্ষম হয়ে বসে থেকো না, নতুন করে আবার জীবন শুরু করো। নোকসান হয়েছে হোক, আবার নতুন করে ব্যবসা শুরু করো। ঘর ভাঙে ভেঙেছে, ঘর বাড়ি ভেঙেছে ভাঙুক, আবার নতুন করে ঘর বাড়ি তৈরি করো। হুড়হুড়ি করবো কি দিয়ে, সেটা আপনার, আল্লাহর কাছে সাহায্য নেন এবং যে কারণ উপকরণ প্রয়োগ করা প্রয়োজন আছে তা প্রয়োগ করে আপনি আবার উঠে দাঁড়ান, আল্লাহর কাছে সাহায্য চান। আর খবরদার লাও বলো না, যদি বলো না, যদি আমি এটা করতাম তাহলে এটা হতো, যদি আমি এটা করতাম তাহলে এটা হতো না, যদি না আমি এটা করতাম তাহলে এই হতো না, এই যদি যদি করে আফসোস করো না, হাহতাশ করো না। কেন? ফাইন্না লাউ তাফতাহু আমাল শাইতান, যেহেতু লাউ যদি শব্দ প্রয়োগ করাটা শয়তানের কাজ উদ্ঘাটন করে, শয়তানের কাজ খুলে দেয়। শয়তান আপনাকে নিয়ে কোথায় ফেলে? শিরকের মধ্যে ফেলে। যদি নিয়ে এসে, যদি আমি করতাম, যদি আল্লাহকে আপনি ভুলে যাচ্ছেন, আল্লাহকে কেন ধরছেন না আপনি, আপনি কেন বলছেন না যে আল্লাহ তাআলা আমাকে এই করেছেন? তাহলে এই ক্ষেত্রে যদি না বলে কি বলতে হয় শহীদ, কি বলতে হয় এই সময়ে, হ্যাঁ কি বলতে হয়? আপনাদেরকে একবার হারমাই প্রশ্ন করেছিলাম এবং বলেছিলাম পুরস্কার দেব। এই সময়ে মুসিবত বালা মুসিবত এলে যদি এই করতাম তাহলে এই হতো, যদি না এই করতাম তাহলে এই হতো না, এই না বলে আপনার একটা দোয়া বলতে হয়। সে দোয়াটা কি? কদ্দারাল্লাহু ওয়া মা শা ফাআল, কদ্দারাল্লাহু ওয়া মা শা ফাআল, বাস আল্লাহ তকদিরে লিখেছিলেন, তিনি যা চেয়েছেন তাই হয়, যা চুরি হয়েছে হোক, যা হয়েছে হোক, আল্লাহ তকদিরে লিখেছেন, হয়ে গেছে, খালাস, যদি যদি কি আবার। এই হচ্ছে ইমানদার তৌহিদবাদীর অন্তর, তৌহিদবাদী সবল মোমেন হচ্ছে এইরকম যে খালাস, আল্লাহ যা চেয়েছেন কদ্দর আল্লাহ, আল্লাহ তকদিরে লিখেছেন, হয়ে গেছে, এ আবার কি কথা। মারা গেল, ওফ লোকটা মারা গেল, ওফ যদি আমার ছেলেটা মারা গেল গো, যদি ঢাকায় নিয়ে যেতাম তাহলে মরতো না, না যদি আমি ওইটাই চেন্নাই নিয়ে যেতাম তাহলে মরতো না, না যদি আমি ইন্ডিয়াতে নিয়ে গিয়ে চিকিৎসা করতাম তাহলে মরতো না, এত যদি যদি যদি করে কি দরকার বলো। কদ্দর আল্লাহ ওয়া মা শা ফাআল, আল্লাহ চেয়েছিলেন তাই মারা গেছে। ছেলে আপনি লেখাপড়া শেখাচ্ছেন, ভালো খরচ করে মোটা অঙ্কের টাকা ব্যয় করে আপনি ঠিক চাকরিটা পাওয়ার সময় হয়েছে, এমন কি চাকরি হয়েও গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে চলে আসবে, এসেছে বাড়িতে, চাকরিতে জয়েন করতে যাবে আর মারা গেল, তিন দিনকার জ্বরে ছেলে মারা গেল। বলুন এবারে কি হয়, মা বাপের মনে কি হয়, হ্যাঁ এটা কি বিচার হলো? মানে এবার আল্লাহর প্রতি অভিযোগ, আল্লাহর প্রতি অভিযোগ। তারপরে যদি যদি এই হতো তাহলে এই হতো না, যদি আমরা এই করতাম তাহলে ছেলেটা মারা যেত না। হ্যাঁ আপনি ঢাকা যাবেন, ঢাকা দুই ভাবে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, এমন আছে না শহর? আছে, লঞ্চেও যাওয়া যায়। এবার লঞ্চে গেলেন, লঞ্চে লঞ্চ ডুবি হয়ে গেল, উফ যদি আমি ট্রেনে যেতাম তাহলে আমি লঞ্চে, না যদি না কি বলতে হয়, কাদ্দার আল্লাহ ওমা শা ফাল, কারণ যদি বলে এখানে আপনি আল্লাহর ইচ্ছাকে ছোট করছেন, আল্লাহর ইচ্ছাতে আপনি শরিক করছেন, খবরদার এরকম যদি যদি বলে নিজের ইমানকে দুর্বল করবেন না, সবল মোমেন হতে হবে, আল্লাহ যা চেয়েছেন তাই, আল্লাহর ভাগ এবং ভাগ্য নিয়ে সন্তুষ্ট, ঠিক আছে কিনা? অনেক মহিলার বিবাহ হয়, শ্বশুর বাড়িতে আসে, এসে দেখে হ্যাঁ এমন, হ্যাঁ যদি আমার ওই জায়গাতে বিয়ে হতো তাহলে আমার ভালো হতো। আরে এ আবার কি, খালাস হয়ে গেছে, আর তো এটাকে কাটাকাটি করা যাবে নাকি, খুব মুশকিল, কঠিন। অতএব কাদ্দার আল্লাহ ওমা শা ফাল। অনেক ছেলে আছে, একজন ফেসবুকে লিখেছে, হুজুর আপনার ওই বিবাহ দাম্পত্য প্রথা কুপ্রথা ক্যাসেট শুনে আমি খুব উৎসাহিত হয়ে এক ফ্যামিলিতে বিয়ে করলাম, বললো সবকিছু ঠিক, এসে দেখলাম সে সব উল্টো, হ্যাঁ ভাগ্যে ভালো জুটেনি। এবার সে পস্তাচ্ছে শ্বশুর বাড়ি নিয়ে, যদি এরকম আমার শ্বশুর বাড়ি, যদি আমার ওখানে বিয়ে হতো তাহলে ভালো হতো। কেন যদি যদি করা দরকার নেই, ভাগ্যে যা জুটেছে তাই নিয়ে কি হও, সন্তুষ্ট হও, যদি যা পেয়েছ তাই নিয়ে সন্তুষ্ট হও, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত পেয়ে যদি সন্তুষ্ট হও, আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে কি হবে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকুর করলে আমি বৃদ্ধি করব। অতএব যদি বলেন পস্তানি, হাই পস্তানি, হাই হতাশ, আফসোস করে আল্লাহর তৌহিদে মানে অভিযোগ করা, এটা আমাদের জন্য মোটেই উচিত না। সুতরাং সরাসরি আমাদেরকে বলতে হবে, আবার বলছি দোয়াটা কি, এসব ক্ষেত্রে যদি যদি না বলে কাদ্দার আল্লাহ ওয়ামা শা ফাল, আল্লাহ তকদিরে লিখেছিলেন, তিনি যা চেয়েছেন তাই ঘটেছে, এখানে বলার আমাদের কিছুই সাজবে না, কিছুই চলবে না, কারণ তার তকদিরের উপরে আমাদের কথা চলে না। আপনারা ভেতরের দোয়া পড়েন, সে দোয়াটা কি, আল্লাহুম্মা হদিনী ফিমান হাদাইতা ওয়া আফিনী ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানী ফিমান তাওয়াল্লাইতা, আল্লাহ তুমি আমাকে হেদায়ত করে তাদের সামিল করো যাদেরকে হেদায়ত করেছ, আর আমাকে নিরাপত্তা দিয়ে তাদের সামিল করো যাদেরকে নিরাপত্তা দিয়েছ, ওয়া তাওয়াল্লানী ফিমান তাওয়াল্লাইতা, আর আমার অভিভাবকত্ব করে তাদের সামিল করো যাদের তুমি অভিভাবকত্ব করেছ, আল্লাহু আকবার। তারপরে কি বলি, ওয়াকিনী শাররামা কাদাইতা, আমার ভাগ্যে যে মন্দ লিখেছ তার থেকে আমাকে বাঁচাও, ফা ইন্নাকা তাকদি ওয়ালা ইউকদা আলাইক, তুমিই ফায়সালা করে থাকো, তুমিই তকদির লিপিবদ্ধ করে থাকো, আর তোমার উপরে ফায়সালার কলম কারো কারো চলে না, কারো কলম চলবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এসবগুলো কেন পড়ি, যেহেতু আল্লাহ গো তোমার কাছে কারো কিছু চলবে না, কেউ কিছু করতে পারবে না, তুমি যেটা চাইবে সেটাই হবে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইবে তা আল্লাহর চাওয়া মোতাবেকই হবে, তোমাদের চাওয়া কার্যকর হবে না। অতএব সেখানে যদি বলে কোনো লাভ নেই, হা হতাশ করে কোনো লাভ নেই, কেবল আল্লাহর ভাগ্যে সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে বলতে হবে কাদ্দার আল্লাহ ওয়ামা শা ফাল। অতএব দর্শে বুঝতে পারলাম, খুব সামান্য সূক্ষ্ম দর্শ, কিন্তু এটা খুব সূক্ষ্ম জিনিস, যদি বলা যাবে, যদি প্রকৃত কারণ হয় যদি বলতে সমস্যা নেই, কিন্তু কোন সময় যদি বলবেন না, যে সময়ে আল্লাহর চাহিদার ব্যাপারে আপনার মানে আল্লাহ যেটা চেয়েছেন তাতে আপনি অসন্তুষ্ট হয়ে বলছেন, যদি আমি করতাম তাহলে এটা হতো না, যদি আমি এটা না খেতাম তাহলে আমার অসুখটা হতো না, কেন আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো রোগ বালা সবই দেন, যদি আমি ওখানে কাজটা করতাম তাহলে আমার পয়সাটা বেশি হতো, এখানে যদি কাজটা না করতাম তাহলে পয়সাটা কম হতো, এই নানা রকম যদি, এইসব ক্ষেত্রে খবরদার আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেবেন এবং বলবেন আল্লাহ যা চেয়েছেন তাই হবে, এবং আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এটা তো শিওর তাই না? আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এটা তো শিওর। আর এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, যেটা আপনার জন্য হয়েছে নিশ্চয়ই কোনো কল্যাণ না, যদি সেটা খারাপ, যদিও আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা খারাপ, কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয়ই এতে মঙ্গল কিছু রেখেছেন, সেই জন্য খারাপটাকে বরণ করে নিতে আপনার বাধা হওয়া উচিত না। এ ব্যাপারে একটা গল্প তো আপনাদের মনে আছে তাই না, ওই যে ইট ইজ অল ফর দ্য বেস্ট ইংলিশ গল্প, যে ওই যে রাজা শিকার করতে যাচ্ছিল, তারপরে রাজা বোধহয় আপেল খাচ্ছিল, হাত কেটে গেল, তো মন্ত্রী বলল ইট ইজ অল ফর দ্য বেস্ট, আপনার হাত কেটে গেছে এটা মঙ্গলের জন্য। রাজা রাগ হয়ে গেল, বুঝারে আমার হাত কেটে গেল আফসোস না করে বলছে আমার মঙ্গলের জন্য, দে বেটাকে জেলে ভরে দে, এক বন্দি কর। তখন বন্দিতে জেলখানায় যাওয়ার আগে সে বলছে ইট ইজ অল ফর দ্য বেস্ট, এটাও আমার মঙ্গলের জন্য, ভগবান যা করে মঙ্গল করে, জেলখানায় যাচ্ছে এটাও মঙ্গল, যা জেলে পচ। তারপরে কিছুদিনের মধ্যে রাজা শিকারে গেল, ওই হাতে পটি বেঁধে, হাত কেটে গেছে, ভালো হাত কেটেছিল, তা পটি বেঁধে শিকারে গেছে, শিকারে গিয়ে হরিণ খুঁজতে খুঁজতে হরিণের পিছনে ছুট দিতে দিতে বাঘের সামনে পড়ে। আর জানা আছে যে যারা শিকার করে তারা জানে যে বাঘের সামনে পড়লে, মরার মতো শুয়ে পড়লে বাঘ আর কিছু করবে না, কারণ বাঘের সামনে ছুটতে পারবে না। দিয়ে মরার মতো শুয়ে পড়েছে, এসে আঙ্গুলটা শুঙ্গে দেখছে পচা পচা গন্ধ, দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, তারপরে যাই হোক বাঘ আর ভালুক যাই হোক, তারপরে ফিরে এসেছে, এসে বুঝতে পেরেছে যে ব্যাপারটা ঠিকই, তখন জেলখানা থেকে বের করেছে, বলছে ইট ইজ অল ফর দ্য বেস্ট, হ্যাঁ আপনার হাত কেটেছিল বলে আপনাকে পশুতে হামলা করেনি, ছেড়ে দিয়েছে, আর আমি জেলখানায় ছিলাম বলে আমি আপনার সাথে যাইনি, আমার তো আর হাত কাটেনি, আমাকে হামলা করত, অতএব এটাও আমার জন্য মঙ্গল, ওটা আপনার জন্য হাত কাটাটাও মঙ্গল, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার আর কি। অনেক সময় আমরা মনে করি যে যদি এই করতাম তাহলে এ হতো, কিন্তু আমরা জানি না যে এর মধ্যে কি মঙ্গল নিহিত আছে, আল্লাহই জানেন, আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক জিনিস তোমরা অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য মঙ্গল, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর এমন অনেক জিনিস আছে যা তোমরা পছন্দ করো ভালোবাসো কিন্তু সেটা তোমাদের জন্য কি অমঙ্গল খারাপ, আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামু, আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহু আকবার। এই জন্য স্ত্রীর জন্য বলা হয়েছে, স্ত্রী যদি খারাপ হয় তো অনেক অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করে যে কি মেয়ে পেলাম এই সেই নানা রকম, আল্লাহ তাআলা বলছেন যে ওই বউ নিয়েই সন্তুষ্ট থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে বউ খারাপ হয় তাকে নিয়ে সংসার করো, তবে খারাপ বলতে পারো ওই খারাপ না, ওই নোংরামি না, মানে ব্যবহার জীবনে হয়তো সব কথা আপনার পালন করছে না, মানছে না, হুকুম পালন করছে না, ঠিক আছে, এক চরিত্রে ভালো খারাপ লাগলে অন্য চরিত্রে তুমি রাজি হবে, ঠিক আছে কিনা। আর এমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হয়তোবা তাকে নিয়ে সংসার করো, জানো না যে আল্লাহ তাআলা এরই মধ্যে ওয়াজাআলাল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা, কোরআনের আয়াতটা কি হবে সাহেব, যে তোমরা হয়তো এমন মহিলাকে অপছন্দ করছ যার মধ্যে আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ রেখেছেন, তোমরা জানো না, আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমাদের যদি যদি এই সেই না করে কি করতে হবে, আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলার ফয়সালা মেনে নিয়ে সন্তুষ্ট হতে হবে তার ভাগে এবং ভাগ্যে, তার তকদির এবং তার নিয়তিতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই মোতাবেক চলতে পারি, এবং যদি যদি না ব্যবহার করি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলুন।